في ذلك لآيات للمتوسمين অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য উহা তো লোক চলাচলের পথিপার্শ্বে এখনো বিদ্যমান অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন আর আয়াকাবাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী فانتقمنا منهم وإنهما لبإمام مبين شدران أمي وهدر كشاستي دي أچي أبوشو وبويتي بروكاشو پوتي پاشو أبوستيتو ولقد كذب أصحاب الحجر المرسلين هجر باشيگن ورسول در بطي ميتا عرب كوريا چلو وآتيناهم آياتنا فكانوا عنها معرضين أمي وهدر كأمان ندرشن دي أچيلان كنتو وهرا تاها اوبكها كوريا چلو وكانوا ينحتون من الجبال بيوتا آمنين وهرى پهار كاتيا گريه نرمان كوريتو نيراپد باشير جنن فأخذتهم الصيحة مصبحين اتپر پروفات کالي مهانا دوهدر كا آغات كوريلو فما أغنى عنهم ما كانوا يكسبون شتران وهرى جاها ارجن كوريتو تاها وهدر كونو كاجي آشنائي وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل أكاش باندريو پرتبي ابن وهدر انتر برتي كنو كيچوي آمي عجوتا سرشتي كوري نائي ابن كيامت ابو شمبابي شتران تمي پاروم شوجن شنگ وهدر كي کما کرو إن ربك هو الخلاق العليم নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা মহাজ্ঞানী ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়েছি মহান কুরআন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের জন্য উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষু দ্বয় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো এবং বল আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর الذين جعلوا القرآن عضين যারা কুরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করিয়াছে فوربك لنسألنهم أجمعين সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই عما كانوا يعملون সেই বিষয়ে যাহা উহারা করে فاصدع بما تؤمر وأعرض عن المشركين অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছো তা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে আমি তো জানি উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো